ভুলছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। ভুলছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। ভুলছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। দুদিনের দুনিয়ার মোহে পড়ে স্থায়ী আখেরাত যাস ভুলে, দুদিনের দুনিয়ার মোহে পড়ে স্থায়ী আখেরাত যাস ভুলে। দিশা দিল কারা রাস্তা খোদার, দিশা দিল কারা রাস্তা খোদার। রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। ভুলছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। দিকে দিকে দুনিয়ার মুশরিকেরা আউলিয়াদের কারামতে দিশে হারা, দিকে দিকে দুনিয়ার মুশরিকেরা আউলিয়াদের কারামতে দিশে হারা। মজনু হলো পান করিতে সুরা কালিমার, মজনু হলো পান করিতে সুরা কালিমার। রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। ভুলছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। মুসলিম নাম ধারি মোগল রাজা আরাম আয়েশে করতো মজা, মুসলিম নাম ধারি মোগল রাজা আরাম আয়েশে করতো মজা। এ সময়ে কে দেখালেন আলো আশার, এ সময়ে কে দেখালেন আলো আশার। রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। ভুলছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। নয় নয় আর নয় আরামায়েশ, শাড়িতে হবে তোদের নফসের খাহেশ, নয় নয় আর নয় আরামায়েশ, শাড়িতে হবে তোদের নফসের খাহেশ। আলফেসানির এই ডাক গতি দুর্বার, আলফেসানির এই ডাক গতি দুর্বার। রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। ভুলছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। লাখো লাখো মানুষ কারু শিলায় আল্লাহ আল্লাহ জিকির কলবে কে যায়, লাখো লাখো মানুষ কারু শিলায় আল্লাহ আল্লাহ জিকির কলবে কে যায়। বাহাউদ্দিন নকশবন্দি পীর বোখারার, বাহাউদ্দিন নকশবন্দি পীর বোখারার। রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। ভুলছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার। ডাকাতেরা কার কাছে তওবা করে, সন্ত্রাসী অলি হলো কার নজরে, ডাকাতেরা কার কাছে তওবা করে, সন্ত্রাসী অলি হলো কার নজরে, আব্দুল কাদের জিলানি সে অলিদের সরদার, আব্দুল কাদের জিলানি সে অলিদের সরদার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার, বুঝছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার, মারহাবা শুভেচ্ছা তোমায় শিয়া, তোমার বুকে শুয়ে আছে লাখো আউলিয়া, মারহাবা শুভেচ্ছা তোমায় শিয়া, তোমার বুকে শুয়ে আছে লাখো আউলিয়া, আফ্রিকা ইউরোপে তাদেরও মাজার, আফ্রিকা ইউরোপে তাদেরও মাজার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার, বুঝছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার, আউলিয়াদের পদ ধুলি সারা জাহানে, বিশেষ করে বাংলাদেশের সারা জমিনে, আউলিয়াদের পদ ধুলি সারা জাহানে, বিশেষ করে বাংলাদেশের সারা জমিনে, আছে সেথায় হাজার অলিদের মাজার, আছে সেথায় হাজার অলিদের মাজার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার, বুঝছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার, শাহজালাল মাখদুম খান জাহানের, কুতুবের দেশ এটি দেশ অলিদের, শাহজালাল মাখদুম খান জাহানের, কুতুবের দেশ এটি দেশ অলিদের, সরসিনাতে ঘুমায় সালেন সার, সরসিনাতে ঘুমায় সালেন সার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার, বুঝছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার, বুঝছো কেন মানুষ নিখিল ধরার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার, রাশি রাশি স্মৃতি মালা পীরাউলিয়ার।